بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. أدى إيه ألقون من واني بقرة سورة فتافة بقرة سورة توجة سورة ثم آية توجة ما دبنا آية توجة ما أنا كيافة أدبنا آية توجة الله ما وحي كربني ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ويقيمون الصلاة أدي نماذ فسوغت برابر جماعت أدا كرامي هن ومما رزقناهم ينفقون أي تمن الله بامي هن دبي تكتين هيدا كرامي هن زكاة دمي هن أدي زكاة تك إتر الصدقاء بس كرامي هن الله سبحانه وتعالى فرطان وحي كرباني الذين يؤمنون بالغيب بامي هن غيبا إيمان وامي هن غيبا إيمان ما كي كبا إم ما إيمان كما كي غيبا إيمان emme bodu iman kamaki gaiban imam emme varugada imana ki gaiban imam gaiban imam ki ko ba allahan imam maki gaiban imam malaikatun nan imam maki gaiban imam allah subhanahu wa taala ge foittakan imam maki gaiban imam qur'an tiwa den huri samavi dinu ge foittakan imam maki gaiban imam rasul bekalun nan imam maki gaiban imam آخرت دوہاں امام مکی غیبان امام ہیو ممبر رہا نبا ممبران امام مکی غیبان امام ایمان کمو گے ہر حکم بنا بگے میں انہیں غیبان امام گے مچے اہم بیمان غیبان امام می خلاص آئے کی ایمان کمو گے ایمان کمو گے خلاص آئے کی غیبان امام نفنی اللہ سبحانہ وتعالی نفنی ہر بننا غیبان امام رسول اللہ صلی اللہ علیہ وسلم ہر بننا دیکھے غیبان امام guruan fiyawa kurige samavi foittaken alugonda ban nudekem eviso gaiban imam e foittaken imam malaike bekalunang imam harme nudekem malaikatun akhiret duhang imam akhiret du sadi nudekem harme hiyomin warra nubamin warra imam e lauhul mahfuz ge allah li yuwafa wa li untakan imam alaya deter allah subhanahu wa taala kurawa fa faisalaya ruhi ekamang imam e minbarang imam minbarang imam mi huriha kame میتی غائب کے مچھ بنا اوی گن ایم غائب امام مکی ہے ما ایک بگن وا کمے اکلا کے نوفنی قیامت دوہ گا اللہ سبحانہ و تعالی قیامت دوہ گا فنان اکلا گیا غائب کے الکن کر الو تکن اللہ قرآن تیمن اللہ کے الو تکن تیمن اللہ نوفن حال بس یقین کما کہ تیمن اللہ الکن کر من ای بہ میں ای می می دوہ ہا ما اللہ سبحانہ و تعالی کہ نگ فردا کشف قران سورگے گہل ورن نہ اللہ سبحانہ و تعالی فنی گن دان سورگے ایما غائبن ایمان بو می ایمے بڑو ایمان کما کی غائبن ایمان می ہوری ایمان کما گے ہر حکم بنا لے کے میونی غائبن ایمان بو گے مچ عقیدہ گے ہوری ہا کما گے گائن کر بنا لے کے میونی غائبن ایمان بو گے مچ ایما می اللہ می قربانی الذین یؤمنون بالغیب ایبا می نہ کی غائبن ایمان وا می نہ دین ایمان بو مکی کو بابا ایمان بو مکی আলগণ মেমে কেন ইমাম মে ইমাম আরবিন বেস কেন ইমান দিয়ে হেম বেস মে কেন ইমান দেন এগে মানবস দেন কান্নান জি হেন তা ইমাম মাকি এই থেদু কো ইয়াকিন কো কাশাবার করুন থেদু কো ইয়াকিন কো কাশাবার করুন এই ইমাম মাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমাম মাকি একলাং ওয়জুদ গ ওয়া কামাশা একলাং ওয়া তানারা একলাং গুরিয়া সিফা ফুলুতাকা ইমাম একলাং গুরিয়া ইসমু ফুলুতাকা হুরিহা ইসমু ফুলতাকিন কেলাঙ্গে সাবিত বেগেম ওয়াকাম কাহাবার কো ইয়াকিন কো তেদুকুন এ একলাঙ্গে ইমাম মাকি পুরি দো আরম বায়ান কো ফওয়ান আল্লাহাং ইমাম গে তেরেগে হিমেনি গেন দাকান তত্তা আমে কানে আল্লাহাং ইমাম মে দুলুম বুনু মাকুন একলাঙ্গে ইমাম বিকাম গনওয়ান এতা খামেন গে বজিহে পুরি হাম কোরা একতা খামেন এগে তেরেগে মেন আল্লাহাং ইমাম গে তেরে আমে কানে আল্লাহু ওয়ে এহেম বুনজাকাস আল্লাহাং ইমাম বিকাম গনওয়ান আল্লাহাং ইমাম বুমাট্টাকা ওয়ারগিনাকান্তত কুরঞ্জি হে এহেম এই ইমাম মাকি তে দুখ কাহাবারকো কবুল কুরুং এই ইমাম মাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তো কুরআন গে ওয়াহি করবানি মি ঈমান কামুগে মি লাফজি মানা বায়ান কোন ঈমান কামুগে লুগাবি মানা বায়ান করা আল্লাহ মি করবানি ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন একালে গে ফানা কি আল্লাহুগে হুরিহা খবর বেস তেদকুরা ওয়া ফারাত ঈমান ওয়া ফারাত একালে গে ফানা ঈমান বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস আদি মুমিনুন নবেস মুমিনুন নবেস ঈমান বে একালে গফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিস ঈমান বে মুমিনুন নবেস ঈমান বে মিয়াত আল্লাহ মে করুন ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন একালে গফান আল্লাহ হাবিস ঈমান বে আদি মুমিনুন নবেস ঈমান বে আল্লাহ হং ঈমান মাকি কুরিন বেস দেন নাউন গোতা একালাঙ্গে তাসদিউ করুন একালাঙ্গে তেদ কো কবুল কো কাশাওয়ার করুন দেন মুমিনুন নং ঈমান মাকি মুমিনুন দক্কা ওয়াহা কবেস একালে গফান তেদ কো ইয়াকিন করাম বাই তেদ কুরাম বাই মা তেদ কুরুমা তাসদিউ কুরুমা মে কিয়ানি ঈমান ঈমান এম ইমাম হুম গায়েবং ইমাম মাকি মা গায়েব কানা বর কো তাসদিউ করুম এববে শাক্কিং হিতু গাইন দেগেন নোয়া ইমাম বিমা হিতু তরেগে এববে শাক্কিং ই দেগেন নোয়া শাক্কু ইন দেজি ইমাম কামুং এ নাইকি বাবে গেন দান শাক্কু গে সাবাবুং ইমাম কামুং এ নাইকি বাবে গেন দা এম ইমাম কামা একু শাক্কে জামা কো গেন নোয়া হিতু তরেগা ওয়া ইয়াকিমুনাস সালাত আদি ইবামে নাকি নামাজ কায়েম কুরআমি হুননে নামাজ কায়েম কুরমাকি হাদিসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুন সাবিতুয়া কতুগা নামাজ কায়েম কুরুমগে তেরেগে হিমেনে নামাজ ওয়াগুতুগা কুরুম নামাজ এগে ওয়াগুতুগা কুরুম জামাতুগা কুরুম ফাস ওয়াগুতু এমমে নামাজ এবেস নালা কুরুম আদি সাফুতা তেদুক বরাবর সাফুতা তেদুক গেন সাফুতা হুগা নামাজ কুরুম মি হুরিহা কামে হিমেনে গেন্দে নামাজ কায়েম কুরুমগে তেরেগে এমে আল্লাহ ওয়াহিন কুরাবা ওয়া ইউসাল্লুনা এমনে কি নামাজ কুরআন এমনে কি ওয়াহিন কুরাবা মুলিম বিস ওয়াহি কুরাবি ওয়া ইয়াকিমুনাস সালাত ইউসাল্লুন গমান কি নামাজ কুরে এমি হুন নামাজ কুরে নামাজ কুরআন এমনে ইউসাল্লি গমান কি নামাজ কুরুম এ লাফজ মিসালাকা গেনে মিসালাকা ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া দালুকা ওয়া ইউসাল্লুন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউসাল্লুন মিসালাকা ওয়া ইউসাল্লুন এমনে কি নামাজ কুরআন এহেন আল্লাহ এবিস আয়াত গ ওয়াহিন কুরাবা মুলি কুরআন ওয়াস কিলাং গ কুরা ওয়া ইয়াকিমুনাস সালাত নামাজ কায়েম কুরআন মিউনে আদি ওয়া ইউআদুনাস সালাত নামাজ আদা কুরআন মিউনে কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন ওয়াস আয়াত মুলি বিস ওয়া ইয়াকিমুনাস সালাত মি ইকামাতু গে মানা গ নামাজ কায়েম কুরআন মিউনে ইকামাতু এ লাফজু গে মানা গ ইলমে রি বিদাল ফামি মানি এগ মানে কি নামাজ এগ ওয়াগুতু গ কুরুমে ওয়াগুতু ওয়াগুতু বেস লাস কো গেন নোয়ান শারিয়ু জুরাকান উলে ওয়াগুতু মানি নামাজ কান্ডাইলি ফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরআন ইন্না সালাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ তা নামাজ তা কি ওয়াগুতু তা কি কান্ডাইলি ফা ওয়াইচে গে আমা করুন নামাজ কি ওয়াগুতু তা কি কান্ডাইলি ফা ওয়াইচে ওয়াগুতু নামাজ আদা কো দেন সাফুতাত্তে দুকুরুম বেসে বাকিয়া নামাজ কায়েম কুরুম গে তেরে গে সাফুতাত্তে দুকুরুম বেসি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিমু সুফাকুম তিয়াবাই মুন সাফুতা আকিমু হাম কায়েম কুরআন তে দুকুরাশ কায়েম কুরআন তে দুকুরাশ আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না তাসিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত নামাজ কায়েম কুরুম গে তেরেন্নে হিমেনানি সাফুতাত্তে দুকুরুম বেস সাফুতাত তেদ কুরমুক সালগন মে এবস কারে সামাল কমেন দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফুতাত তেদ কুরাবা ইরু দুনি দান্ডি তীরু তেদ কুরাবা ফাদাই সাফুতাত সিদা কুরাবা হাদিস গন্ন সহা সাহাবে কেন বিদাওনে কালিফান সাফুতাত তেদ কুরাবা সাফুতা হুকে দেমে দুকে কালিফান হিংগাবা সাফুতা সাফাক গোয়া লাবা সাফুতা হুকে দেমে দুকে হিংগাবা সাফুতাত তেদ কুরমাট্টাকা আসাবে কেন দানি দুনি নতা তীরু তেদ কুরাবা ফাদাই কালিফান সাফুতাত তেদ কুরাবা দুনি গে এবস কাহালা বালু কামেং ইন্দেজ্জে নামা নুসিদা কামেং ইন্দেজ্জে নামা দুনিয়া নুদানে গে টার্গেটা এম দুনিয়া কি এভেস কাহালে নুসিদা কামেং এখন ইন্না এফাদান সাফুতাত্তে দু কুরাবাই আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাইদুগে বাসফুলু ইবাবাফা সাফু মে নেরগান হুন্নামিহা এক মানে কি সাফু কোরিয়ান হেনু নিফাহাতান নিকুম হুন্নামিহা সুবহানাহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এনা দেতরে এহেম নিহুগে হিতাহুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরাই তেরকান লেবুং একাশি গেম বে এহেম সাফুতাত তেদু কুরমা বানি ওয়ারাব্বডং আমর কুরাবাফা আসাবে কালম বিদালমে তেমন্নাম সাফুতান হাদায়রু কোন্ডা কোন্ডু জাসসামুই আদি ফায়া ফায়া জাসসাগিন নাহর তেমন সাফুতান হাদু হাদায়রু আসাবে কালম বিদালমে তেমন্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফুতান হেদুমা সাফুতা সিদা কুরমাং আমর কুরাবিয়ে তেমন্নাম সাফুতান হাদার কোন্ডা কোন্ডু জেহি ফায়া ফায়া জাসসাগিন নে তিব্বান এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাক গোয়া লাবা লাফজে মি তারাসু তারাসু এগ মানে কি গুলি লামেহি গেন তিবেরে গুলি গেন তিবেরে জেহি গেন তিবেরে কা কোনে কা এমএমান সাফুতা সিদা কুরুম বেসে বহিমেনে নামাজ কায়েম কুরুম গেতে রেগা ehem namadu qaim kurumge terega himene namadu faswagu tu barabaran ebbagu tevs nala ada kurum hafizu ala salawati was salati al wusta wa qumu lillahi qanitin teba mihum namatahu macca rakkateri ware hasako medu namada wa qumu lillahi qanitin adi allahu ge hazratuga kiyaman terikama kolatti veshe hanula kolatti veshe ama namaz fasrugutu ada kurun emme namazen elumbes namazu qaim kurum ge teregan emme namazen eliyas namazu qaim kurikama kanwa emme namazen eliyas erun ena ediyai gastuga namazu ala finama ena diinum berwegen etiyai gastuga namazu ala fin rasulullah sallallahu alaihi wasallam hadis bolwani man taraka salata mutaammidan faqad kafara gastuga namazen ala fimiha kafar wejjekan kashaware kafar wajjakan kafar ehen kam ilmer sida namaz ala miha ge hukuma kies gatulu kurum imam shafi sida alwani namaz ala miha ge hukuma ki qatulu kurume qatulu kurume na qatulu kuran je ne namaz ala miha ge mifada bodu kame alagon ebbes ka samal kan di raj gan mun ken shafi mazhab me imam shafi sida alwani namaz ala miha ge hukuma ki hadda ki gatulu kurume imam shafi sida al ehma namadu qaim kurumuge terega wa namadu qaim kurikama wani faswagutu evwagutu vesnala namadu qur'anama namadu qaim kurikama wani henu namadu qaim kurikama kanwa taqwa wirnge terega nuhi mene ne ra taqwa wirn allah bayan kurani me onaki gaiban imam wa mi hunne namadu qaim kurami hunne wa mimma razaqnahum yunfiqun aiti man allah devwa taketin devvi taketin heda kurami hunne e zakata adi sadaqata zakata sadaqata deeti mi gehimene allah humoga heda kurma ki varamma ikkame allah subhanahu wa taala humoga heda kurma ki allah subhanahu wa taala ki to qur'an gahi kurwani masalul ladina yunfiquna fi sabilillahi kamasali habbatin anbatat sab'a sanabila fi kulli sumbulatin mi'atu habba masalul ladina yunfiquna amwalahum fi sabilillah eba mi hunge muda allah humoga heda kurma mi hunge misalaki kamasali habbatin ottarege misale e ottaru indima mi gotaki kamasali habbatin ambatat sabasanabil egen feli haikura gando egen nikuti fi kulli sumbulatin miyatu habba komme kura gando egga sateka ottaru ema kitas sateka vejje hai sateka emme ch allahumoga irrufiya heda kurima ege badaluga hai sateka allahumoga emme rufiya heda kurima hai sateka rufiya ege sababagatuga hai sateka allah he devvan wallahu yudha'ifu man yasha adi allah subhanahu wa taala ekalangi irada kurime ke evrum besitur koddebe haissate ke evrum besitur koddebe ei kine ei emihe ke ikhlas tarikan hore mimbarak sir runsa daga kuramiha allah ka tu sabab ka sabab gina haissate ke evrum itur wegenda ehme ikhlas tarikan hore mimbarak ei itur wegenda ehen kam rasulullah sallallahu alaihi wasallam ekalege faanu makka fataha fahu iman bi mihunnan me hadis ul kurawani khalid ibn walid ad dah abdurrahman ibn aufa Khalid ibn Walid Abdurrahman ibn Awfa ararambu mahingi Khalid ibn Walid hadi huturu ecce mibuni Abdurrahman ibn Awfa dimal Khalid ibn Walid erhun nabi islam vege Abdurrahman ibn Awfa ki ei sabi as-sabiquna sabiquna terege himene bekale emme kuri aragen di emme ma ng as-sabiq kalenge terege himene bekalen ei emme kurin islam wadagen ei bekalenge terem bekalen ei Abdurrahman ibn Awf swarge gufar kam ge khabar libe wadage dihabe kalung ge tere be kaleng ai abdurrahman ibn auf ekade gfana dim khalid ibn walid hadi utru ecche bunum rasulullah sallallahu alaihi wasallam hadis ful qurawani la tasubbu ashabi tiyaba me hantim kale gfana ga ashabunna hadi utru ecche nu gwar law anna ahadahum anfaqa hadis ful gam eba mi hunge tere mihaku khadur ose nuwata ege deba kula ebba allah moge heda la ehne nu hadis fulu ge ferumu ge miyannani law anna ahadakum anfaqa misla uhudin zahaban ma balagha mudda ahadihim wala nasifahu tiyaba mi hun kura mi haku mi khalid ibn walid ge zamanu ge tibi mi skola re mi hadis fulu kura bani adi kebami hun kurami hak uhudu farbadawar ge rangadeng allah umauga heda kuriyas emi hun ge abdurrahman awfada bebe kalung allah umauga heda kuri muddegge minwarawsege sawab narane adi kiyet muddegge deba kula ibbes narane sawab ege maane ki ebe kalung mudde miwar eti kolang allah umauga heda kuri tiyabami hun heda kuri uhudu farbadawar ge rangadeng allah umauga hama hamain waane allah umauga emi hun heda kuri mudduge sawab ma bode maane ko ba ইখলাস তরিকা মা ইখলাস তরিকা কিতাম মে কুডা আমলের বেসে ইখলাস তরিকা হুরি বারাকুম আল্লাহ বড় কুরাল্লানি আবু বকর কালিফান কি মা মুদাগি নবে কালেনু একাম কো কালিগ ফানা এ হেদা কুরব মগে সওয়াব আল্লাহ দেবি হুরি হামে নবর গিনা তাবু কো গুরা মাগে দুহ উমর গে ফানু কালিগ ফানু কে মুলি মুদালু কে দেবা কুলাই বা হেদা কুরব বারাং ফালুং উন্নাই মর ফান বিদালবি তিমান্না ইদু হুই হিতাং এরিয়ে মিয়াদু আবু বকর বুর কুরিয়ারা দেউনিয়া দেবেনে মিয়াদু বারাং ফালু মিরি মুলি মুদালু কে দেবা কুলাই বা আল্লাহ মগে হেদা কল্লা তাবু কো গুরা মাগে দু সিরু সিরু আবু বকর হারাদ কুরি কি হাওরে তোমি বালা হেদা কুরবি কি হাওরে তো বেলিন মুলি গে গহরি হরি হাম দলে আবু বকর মতি হেদা গো একাম কো হাকিকাত গো মরগে ফান হেদা কুরি বারা বুরে মাদু একাম কো নিসবাতুন গিনাতা মুলি গে গহরি মুদা একালে ফান হেদা কুরে হাম এ গোতাং আবু বকর হেদা কুরবি বারা বুরে গিনা আব্দুর রহমান বুন আউফ হেদা কুরে বার হাতারু হাস দিনার কি এই হাতারু হাস রামপতি মারগে আব্দুর রহমান আউফ হেদা কুরে উসমান গেফান হাতারুস্তে কা জামালা আদি এ জামালু তাকং আরওয়ান মুদালা মুরিহায় চা আল্লাহ মাগো দেব এথাম মুদালে উসমান গেফান এই মে মুসসান দিবে কালুং গেতে রে হিমেনি বেডা গন্ন আবে কালে আবু বকর পুরে মুদালু গো তুম গিনা মি বে কালুং হে দা কুরব বেতে কামা কো নিসবাত গো তুম মাদু আবু বকর হে দা কুরাই মুলে গে ঘুরি ঘুরি হাম তা এম আবু বকর গেফান কি মুদা আদি মাদু বে কালে কামা কো হুরিহা কামেগা কুরিয়ারা হুন্নবি বে কালে কালে গেফান কি এমবেং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরের ঈমান কান তিলাফাতু কে এককলা লাফা মুলি উম্মতু কে হুরিহা মুসলিম মুমিনুন কে ঈমান কান তিলাফাতু কান এককলা লিকাম গাবিস আবু বকর কোলা বারবে গেন দানে আবু বকর একলে ফানু কে ঈমান তে রিকা এমবে আসহাবে কানে বিদান আবু বকর কি এই মাগিন হিও আমাল তাকিন হারবেন নু দেখে মে কলে ফানু কি বাং একমক একলে ফান কে এই আমালে কুরার এ ইখলাস তে রিকা এমমে মাতি দরজা কে হুনবে কলে কে ইখলাস তে রিকা আল্লাহ কুরা আলকম কে এবিস কাহালে শারীহ কুরি দেন নউন ফাদা এবিস কাহালে হিসাং ইন ফরাত আল্লাহ বে কানেন এ ইখলাস তের কাম কে সবাব নে আবু বকর ফানে মাতি দরজা আর আগে দে স্বর্গ গে গেছে মে মাতি দরজা নাবিউন নাফাহু দেন হুর এমমে মাতি দরজা গে নই বে কলে কি আবু বকর স্বর্গ গে মানম কে উফার কাম খবর দুনিয়া মাতি গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেবি বে কানে আবু বকর হাদিস বল করেন আবু বকর কে ফান মানি স্বর্গ গে গে এবে কারণ স্বর্গে গে মাকাম তৈয়ার করে ফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজা রাডাকে নেই রেগেস দেখি বাডাকে নেই ভাই গান্ড বারতা এবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্গে তৈয়ার করে বাফা এহেম আল্লাহ মাউগে হেদা কুরমা কি এবার মাই কামেন এই একামাকু এ হেদা কুরমুগে এবস কাহালে দেখকুন তের কামেন হুরে গেন মান ইখলাস তের কাম উনা জেন আল্লাহ টাকা একান কুরান জেহেন দেখকুন তের কাম বাদিজনামা এরাকে মুদা কলবস বেকার উই আখরাতুকে এবস ইচ্ছেন নলি হুন হাইগাতুকে এনা দেন জেন আখরাতুকে ফুনি জেহমাত্তা আখরাতুকে এনা লিবে ইচ্ছা কি এই হুলিবেকেম ফানারগেন দা নেচেন নং আবাদুকে আবাদ লিবে আবাদুকে আবাদব্বে নং করে নেচেন এ স্বর্গে গে ইচ্ছে লিবে ইচ্ছা এ দুহুকে জামা কুরাম বি এ দুহ হাট্টাকা এম বেগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুহ বাকাটতে জাবাহ কুরা বি আয়েশা তুকে ফানা হাল কুরা বা কালিফান ওয়াডা গেন নবী তেম ফাহম কালিফান গে ওয়াডা গে মিদান নন আয়েশা এ বাকি ইচ্ছে গে বহুরি হে দেন নবী ফায়াকান গে বাকি হতি হুরিহাচ্ছেন আল্লাহ মগে হে দা কফি মে দেন নবী ফায়াকান গে গেল্লুনিতি এহেন হুরিহাচ্ছে বাকি হচ্ছে আমি আল্লাহ মাউগে হে দা করে ইচ্ছা কি এই গেল্লি গেন দান ইচ্ছেন নু হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্গে গেনা জাখিরা গতুগা জামা কো দেওয়া নে তাকে একম কো ইখলাস তরিকান এই শর্তে ইখলাস তরিকান হুন নঞ্জি নে গে বেস দেখকুন তরিকা মে বাদে গেন নু আন শয়তান আয়গো তোয়ারা মাসাই কুরআন দেখকুন তরিকান এনা কে হিতাব বে দে তো এ হামা দেখকুন তরিকান মানি এ ফোন ই ফায়ক ফিঙ্গেল মে কে ফাদা দি আমাল এ দি এই বুরা আগে এম ইখলাস তরিকা মা কো এম বে গিয়ামে দো গো আরশু গে হিয়া বাইকান দেবা হাইমি হুঙ্গে তেরেম বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাং মাউগা হে দা কুরআন মি হা হিমানু ওয়াহওয়ান এ হাইমি হুঙ্গে তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস গিয়ামে দুহগ স্বর্গে গুফার কান গিয়ামে দুহগ আরশু গে হিয়া বাই কান লিবিগেম বা হাইবায়ক ওয়ে এগে তেরে গেকা কি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু এই সদাগায় কুরামি হায় এনা কানাতুন কুরা সদাগায় ওয়াতুন বেস নেঙ্গে হা সিরুন সদাগায় কুরামি হায় এহা সিরুন ওয়া সিরুন সদাগায় কুরিমা দেখকুন তেরে কামেন ওয়ান নান হিতাকা দেখকুন তেরে কামেন ওয়ান নান ওয়াহক মি আলগন মঙ্গে উস্তাদ কিয়া দিন ওয়াহক এ পারক মদিনাগ উলে বিফার ইয়ার ইয়ার বড় এ নে কি দেন বরক গোসমি হে নামাজ কুরামি হে নু রোদে বসিফামি হে নু হজ্জ বিস কোনা ফায়াসা ওয়ারি হজ্জ বিস কুরামি হে নু দেন মিনা মিস্তাকুন নসিহত দেনি বর কালে দেন ইসলাহ ওম বেজে মিহার মদিনাগ কাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গে রাসুগায় তাহলে ইসলাহ ওয়ান বেচেন নুন হে হজ্জ মৌসুমে মিয়ং আননি খালে কি বড় ফায়সা বেরিয়ে কি এমমে কোন হজ্জ বেলেন দাম বিন এনা এতং হার বেচেন হজ্জ বেসমে বড় ফায়সা বেরি একা মদিনা কে বড় হজ্জ বেসমে দেন এনা কুল্লিয়াকং হিতং আরাং হজ্জ দা খিয়াল আসতে মিনা হজ্জ হজ্জ দা তরম ইয়দি আইনি কমে কে হজ্জুগা হজ্জ গোসন কো আরাফা ইদ দহ এমমে মা ইদ দহু আরাফাত বিমুগ এনা নিয়াবি কমিস বাইয়ে জেহ কুল্লি গতে গামে না নিয়াবি আরাফাই বিমুগ এনা নিয়াবি ইহরামুগ হুননান হুটা এনা মারবিমা মি এঙ্গুনি এ হিসাবুগ হুরিহা ফাগিরুন নং হেদা কুরামি হাকিমিনা হুরিহা ফাগিরুন নং হেদা কুরামি হাকিমিনা এতাগ এবস হুফাইন আংহিন এবস নে মিনা হেদা নকুরা মিনাগে খরাদুগ এতাঙ্গ দিরিউলে এথাব বাইং এ আবারুগে তেরেগে হুরিহা ফাগিরুন মিনাগে মিনা এ মিহুনা এ হিতেরিবে বলে এগে নিমুন আল্লাহ লেবিগোই এনা তাওবাবে গোস এমমে মাই বিমুগ এমমে মাই দুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহরামুগ আদি এনাগে ফুরানা হিপেবি এহ মি আল্লাহ মাগে হেদা কুরমা কি মি ওয়ারাম মাই কামে মি হাসাগ হুয়াফাই মি হুয়াফাই ফাতিবে মি হুননা হেদা কুরমা কি ওয়ারাম মাই কামে ফিরি মারু ফাতিবে মি হুননা হেদা কুরমা কি ওয়ারাম মাই আলো কামে এই এমা হেদা কুরমুগে মাই কাদি হসে বহুরি ওয়ারগিনা ওয়াহাগাতা হেদা কুরমুগে মাই কামা দে হেগো নিবসম মামলাকাগে তাঙ্গে হিঙ্গি হাদিসা একম উস্তাদ কি আদিম ওয়াহাকে এদ্দোহা কো নিয়া কো এনে কি দাগান্ডো ফ্যাক্টরি এ দাগান্ডো ফ্যাক্টরি এ গে বেরি এ দেন কি হাল আরিয়েল লিবে নে না দাগান্ডো ফ্যাক্টরি এ না হরে এনে কি এ হিসাব গ হুরিহা হুয়াফাইন আংহেন এনে কারে মেননি এহি ইয়ং এ দমাত টাকা এনে হাম কোম্মে দুয়া কো সেমিন এহি দেমুন দানি মিহেন দানি কো শয়তানা এ দুয়া কো মিনা কে হিতাম মেওয়ানি শয়তানা ওয়ানি খালিয়া কি হ্যাঁ দু হেব বান্দে হেতি এহি তাকাই দে এমি হুন দে খালিয়া কাঙ্গে বেশ ফায়দা বানি কিনু নে এমি হো কি বান কমস ফাহিশ কামা কা কালে এদেশ ফাহিশ ফাহিশ আমল কা কালে এদেশ এ খালে এতি কুরা কামকে বদল উস খালে লিবেন জিহে নু নে দে মিনা কে হিত শয়তান আওয়াজ সওয়ার বেজ দে বিগত কে দো আংগে না কুমি এই এনা এহি ইয়ং এদু মাট্টাকা এহি ইয়ং এদেন আমা এনা মি বুনি তিমান না এহু কো ফাহিশ আমল কুরম কা তৈয়ার বার এর রে কা দে দে দেন ইয়ং হি মিহা দেন ইনকার করিয়ে কামা ইনকার কফা দিয়াই দিয়া আমি ওটা কি দে দোস তিন দোস বেরো এং হিম মিয়াক নিবে সেচেন নুলি বে কাচেন এনাকে দারিনতা বান বান ভাই বেগেন রোম পার আর এনাকে দারিনতা দেন এনা মজবুর বেগে মে না মিয়ান্না নে অনেক কাইনা কে আর আস মি দন্নানি তিমান্না মাস্তে নি তে তিমান্না তৈয়ার তিমান্না দে রে এহি দেন এনা মুরানি খালি কি বে হে এ দোয়া হু ইনকার কফা মিয়া দতি এবাসি দেন নাই তিমান্না কে দারিনতা বান ভাই বেগেন রোতাং দেখুমা তিমান্না নুকুলে দিগেন বিয়ে এহেম বেগেন নে তিমান্না দেন এনা একান কুরমাট্টাকা তৈয়ারে বেগত আং হেমি হামন আল্লাহ আট্টাকা কাইতিকান তন্নু কুরাশে আল্লাহ কাইতিকাম সালাম বেজি তিমান্ন তিকাহাল কামে নুকফি আল্লাহ কাইলে দুনিয়া আখিরাতুগ আলিফান সালাম কুরাবাশ এহেম বুনি মিনা একান নুকো আং হেমি হায়া এহি দিফ ফনওয়ালে আছি এনা ফনওয়ালে হদেন এনা মি ফিকুরেগ মাতি এদো হাতার দাম মি হরি এনা এদোহু মি দিয়াই এনা কে ফ্যাক্টরি দিয়ারে কো হুনন এতাম বয়লার তো হুনেন নু আইলি রাখো হুনেন নু এবে সেচে দেন নি হুনাদে মে চি কি আগেন কালে মে মাসাক কেন কুরা নি হে এমমে মনে মাসাক কে তিরে বয়লার তো রো কো ফে হুরি হাচে তিরে কাম কো এনা কাং হুনেন নু এনা আলিফান দং কো ফোন নাই তিকে সেনা হিফে এনা কাং হুনেন নু এনা মি কাম হাইরাম বেজ কুল্লিয়া কাং এনা মি হিতাং এর ইয়াং হেমিয়া কে দুয়া আল্লাহ হিজাব করে বি ইয়াং হেমিয়া দুয়া কো ফে মি দিয়াই কালে দুনিয়া আখিরাত কো আলিফান সালাম করাবাশ দেন এ না মিখান কুরানি কুরানি কুরান ফেসিমা মিস্তাকুম অনেক ফিতনা বেরিয়ে যাচ্ছে মিস্তাকুম ফিতনা বেরিয়ে যাচ্ছে এই মিস্তাকুম বলেন পারে আমি নাকি বালি বেরিয়ে কাম এহেন তা হানি মিনা এবার হাইরাম কুরানি কামে তামি কুরানি আলিফানু গে না এচেন বেন মেন নু দন দাগান্ডু গে হিফাকা এ না হুসাতুং হিফানি মিকাম বড় হয়েছে বড় হয়ে এ আমার সঙ্গে হরি সে হুগে গা তা মিস তখন গোসি গোস পুনে মিহেম মিহেম বাম ফারাফি আর হুগে আম মুং গাঁডো ফিতুনা বেরি বাম ফারাফি এ না আলো কং কুরা হিসাব হিঙ্গে আদান এ মাসালা এ মি মাসালা হাল্লু কুরাম বেজে সে হে ক্যারে মিদে সে হুমি বাডাগাতি এ না ইকা আতা আস মি বাহাকা মি এই কালে কিহিনে কিহিনে বেং কুরা কামিং হে কিহিনে কিহিনে হিঙ্গা কামিং হে দেন এ না বিবরানি তিমান কালিয়া শেহ কিয়াদি ফানে বাহাকা এবস মি হুগা তু কিয়াদি গেন নোয়ানে দেন শেহ বুনি তিহেন কামা কোনো দানি মিহন কিয়া দিনি মেনু হে মিহন সালাম ইবানি তিকাম মিহন তো মিহার কালিং আলকন কুরা হিসাব হে গজে দেন এনা এবাহ কিয়া দিনি কিয়া দিনি মা শেহ হুমি বিদালবি খালিয়া ওয়াজিব মানি আবহান ইয়াং হে মিয়া হোদার হোদান কে কাবিন কুরা শেনা দেন এনা কাবিন কুরা মি বাহ কে আল্লাহ মগে হেদা কুরমুগা huri sawab duniye ka Allah subhanahu wa taala miha kan edevi karama itterikam balaina alifane hunen nui alifane Allah moge heda kurumuge barakai waram maikame mi khasakur roda mahuga random mahuga Allah moge heda kurum ei rasulullah sallallahu alaihi wasallam emme ginan heda kurawa masar ki random mas aishifane darane kalifane ai kulumaccha hama etching erumai ko waroli yakabure abahang eti genne kumagen de Allah ge rasula heda kollabai ekko heda kollabai Allahu mauga aishifane darane kana rasulullah sallallahu alaihi wasallam ajwadun nas rasulullah sallallahu alaihi wasallam ki nistam kur emme dilati farate wa kana ajwadu ma yakunu fi ramadan ekali ekali emme dilati wada gana masara ki emme heda kurawa masara ki ramadan mai ehma ramadan mahuga mikan kuran wi alugunu naki muslimun muslimun kuran jehe kantatta allah subhanahu wa taala muslimun ge sifatan mi bayan kurawani ehma nufora mi hunna dati mi hunna huri mi hun ehi weden jehe al yadul ulya khairum min al yadis sufla matigawa ay darugawa atavur heyokam bodwegen ve wahi de ayin ifayata vur heyokam bodwegen ve rasulullah sallallahu alaihi wasallam al yadul ulya khairum min al yadis sufla de ay ifayata vur heyokam bodwegen ve ehen vima debay hogotuga alwana men waanvi miya isa miyadu miya isa kur kollani den irad kurawiya den waibba maadama kuriya gendimuga maqsaduga subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin ada miyadu suwalu a iyave sutra behegoto komme swa kole dekhi fan sutra ki ei namad ekaheri ko quranama nuwata imam miha e kurimati ga nuwata ekaheri ko quranama e nay kurimati ga behette huras yam mekane sutra imam miha namad jamaatu ga namad qura iru imam miha ge sutra ei hama maumumun ge sutra wahake jamaatu ga namad qura desafu demedun huras kenun hudda maumumu erun namad kurikendi kama kanwaane jamaatu ga namad qura ira ei rasulullah sallallahu alaihi wasallam adis imam miha ge suturai ki maumumun ge suturai imam miha ge sutura fudene maumumun ge suturai jamaatu ge namaz kurave haluga ehen kam desafu demedum misalaka hustan kolakan eramatta ka diun ebes masse namaz kurami hun kurikendi kam kanwana jamaatu ge safu ge namaz kura halu ekamako ekaheri kon namaz kuran hunna miha ena namaz kuran jeni kon message ka dimal din carry wegen sattambe nuata faru carry nuata miha ku gefahatuga miha kunita isinde inde ina gefahatuga egota sutura bahatta ge namaz kuran jeheni erun namaz kurar ena huraskana mihun e sutura ge ane kolum huraskanan jehe sutura behtma ki bayangil mer vidal bagotuga wajibu kana den sutura ge bodumina kam menani jamalu gondi jamalu mati ge bende gondi ge lengelang inna baage digumin ega gan kam musen ha waro ei sutura ge digumin emme kudaminun evar hunnan jehena sutura age den misaka tambo ecchi mi hama emme bodati sutura evan far kuri safuge far misalaka evan sutura ka mishinde inna mi hakwe swan sutura ka ema sutura bahatta je bayil meru vidalani wajibe ke rasulullah sam amru kurabba fa la de kale fan duwa hakwes namaz kurabba fa inne sutura nu bahatta ve duwa hakwes emme namaz ves kurabba fa inne mi hatas divhenna akantattam mi asu haigatu go hodam masake qur'ana muhriya befulun was kurim was urihi feni fami masalata ei befula kos hoda kam masaka tenna kore hodam masake kurima mi fennan wata bayaku danna bayaku gatu sual kurima ei ma sutura eba bahattan jihe eka heri kon namaz kurar nuwata jamaatu kan namaz kurar imam miha jamaatu kan namaz kurar imam miha me kan sutura bahattan den danna mi rong bayem mi hun deke gotu kam saka ronge kurimati onna rongu suturaika fuden sut kurimati onna rongen nu fuden suturaika hama ekani rongu suturai gotu ga fudeni saharai ge terege suturai nulibejje mihaka saharai ge te rasulullah sallallahu alaihi wasallam disul korani saharai ge terege namaz kurami ha sagad datur kuramun damu saharai ge namaz kuran je huni etanga evves etchen nulibuno enaka ech bahattan kurimati misa kuri ge mi arabi karage sahara ta hakiyam husbin evves etchen ona husbin hus bing ona e tanami kene sahara den mi india santange kahala binta waran nove india santame no jangali arabi tanta ka nove jangaiye e jangali ge badal ge mena sahara e tanta e ves echen hus veli gando den wage e ves echen ne tanek ga roge dama ala re rom kale kale ka ne ves gelli menno wan mi har sutura nu bhatta namaz kure ma enage namadun eta sawaben uni vegen dane eta ke eta sawaben uni vegen dane namaz ei sababaki evagutu enak kurikanda da miha kurikanda diyum hamaykani kurikanda da miha ves nun kuveri wani kiye e namaz kuran huri miha ves kuveri wani e kiwe na sutura en nubahatta namaz aferi ehm bima namaz kurikendum namaz kuran hunna miha kurikendum ki warabodu fa fa rasulullah sallallahu alaihi wasallam namaz kuran hunna miha kurikanda miha ekamuge huri azab enge nam e na salis ahar duwas wanden eta hutte huri e salis ahar duwas wanden hutte huri ekamuge azab ena eha bodu azab enge ehm bima ekamu rakkaateri muge emme bodu halle kisun tora bhetton komme be folo kos namaz kurawa ayro sutura bahatta ena namaz kurun na sutura mi tanta gunetta icche bahatta ne thambu waswane sutura ayaka far waswane namaz kurun hunna mihaku enage pahatu kas kurun bi ena waswane enage sutura ayaka ej ema sutura nu bahatta namaz ama sutura ayen namaz kurewen mitangal gonus namaz kurama e badu aku sadi sutura nu නෝංගතකන් නමාදෙන්න කරේ හහොත් හෝදන් උලනීම හෝදේන සුතුර සාක තඹෙක් ගෙනිවෑනු ලිබුනි නොත ෆාරෙක් ගෙනිවෑනු ලිබුනි නමාදුගමි මෙහෙර ෆාරු ගෙනිවෑනු ලිවෙජ්ජියා කොම්මස් මියකු නමාදන් හුරි ඒනගේ ෆහතුක ජෙස්සීම සුන්නෙක් කුරම් ෆරහ හුරි මීහාගේ ෆහතුක ජෙස්සීම ඒන පුදේන සුතුරායක දෙම් එකමකු මීහා නමාදන් උන් මීහකු සුතුරායකන් හදායරු එ මීහා වෙස් විශ්තන් ජීන මිසක ඒන සලාම් දෙන් ඉඳ මිසක සලාම් දෙන් තයාර වෙගින් ඉඳ ඒන ෆහතුක නමාද කුරම් ෆරහ ගන්නවා සබබකි හගීගතු කේන ඉමාඩ කුරන් ජිහේන එන නමාද නිමෙන්ද සුතුරාක දේන මිසක කුල්ලියක තනක දාන් ජී ෆෙම් මියක සේ දාන් එන බොඩු මුසීවාතෙ මි ජොනි ෆාතුක නමාද මිය ෆෙරි මියක එන සලාම් දෙන් ආම තයාර වෙසෙන් එහෙන් හදාගෙන නුවන් එන වෙස් බලාස් මිසක හර බලන් එන වෙස් ෆෙරි යම සුන්නත එහෙම තිමන් නැස් ගොස් ෆාතුක පරහානිය සුන්නත ඒකත අන්දක් කුරන් ජීන න සුතුරා බාටන් ජීන නමාද ඒකන්ත දාවාන ශිරුකක තවීදවලුම් වාන ශිරුකක එ තවීදුග හාසකොම් මීහුන් ලියවසුලන ශිරුකුග බස්ත ලිය උලනියස් තවීදුග දැන් අනෙක්ක රසූල් හදීස් වල කරන් මන් තල්ලක ෂයිඅන් වුකිල ඉලයි එච්චන් හරිගඬුක ඉබාවතුක එච්චන් එළවෑ ගැ තවීද ෆත එච්චන් එළවෑ ෆියා අල්ලාහ් සුබ්හානහු තාලා එන දූ කොල්ලවාන එබ්ස් මදදන කරව එයා එයන් එන හවාල කුරාන එයා එන හවාල කොල්ලාන ඒලි තවීදා එහෙන් අදිටියම මන් තල්ලක තමීමතන් ෆකද් අශරක තවීදන් අලාෆමීහා එන අල්ලාහ් ශරීකෝ ෆී සබබකි තවීදෙන් අලාමීහා ඒන ඉතිමාද කුරානි එයත් අල්ලාහත්ත ජවාබ් දේ ඒන පුනානි බලින් සලාම විමීග සබබුන්නේ තවීදුග සබබුන්නේ බලින් සලාම වි මි ජින්නිගේ සබබුන් රක්කාතර වි මි තවීදුග සබබුන්නේ තිමන්නම් මියනි කම වි මි තවීදුග සබබුන් තවීදු එන හේදි අල්ලාහ් වරා එහෙම තවීදු ඉනීම එන ශරීහ කුරවිජ්ජත තවීද වලගෙන වන තවීද වලුන්ගේ අස්හාබය කලුන්ගේ වෙසිෆෙන් නුඟයි කි. එයි තවීද වලම් ෆෙරුණි එම්මෙ ෆර තමහම මුස්ලිකුන්ගේ ෆරාතුන් එලම් ෆෙරුණු එච්චෙන් ඒ තවීද මුස්ලිකුන්ගේ ෆරාතු. දැන් බුදු දීනුගේ මිහ බුදු දීනු ඉන්දියාවේ ඉන්දියාගේ බුදු දීනුගේ මිහ වලන්නේ තවීද. හැම එකත ඉන්දියාගේ වලන බුරලෙවින් කියා බයකු. බුරලෙවි මුස්ලිමු එමිහ මුස්ලිමා හැමකේ මුස්ලිමුන් නැ. ෆෙන්නා ටීවී තකු මුස්ලිමු කොටක දක්කන්නේ මෙහෙම ෆෙහිෆා කුටි වලගෙන් මිස්කිතුක ගබුරු බාබ්බෑන් උලයි. අබ ගබුරු විහෙවි හැටි වෙන්නේ. ගබුරු මහානෙන් ඔන්නා මිස්කිතු. එමිහුන්ගේ ෆරාතුන් දිවිහි රාජ්‍ය වෙස් ඉස්ලාම් දින ඇසෝති ඉන්දියාය. එමිහුන්ගේ අමලත දිවිහි රාජ්‍යයේ මුස්ලිමක කිමෙන් වෙස් ෆෙනිෆා හුරි. මිහාරුනේ තකස්. කුරි දුවස් වරෙග්ග එමිහුන් කුරි හැම හුරි හැමලේ දිවිහි රාජ්‍යයේ සබරි ෆෙනිෆා. ඒ දිවිහි රාජ්‍යයේ සම කුරිග බුදු දිනු ගාව මෙක්කන් කියන හුරි හැබේ ෆුරුනා. බුදු දිනුක ගාමෙද්දි වෙහි රාජ්‍ය කි දිවෙහි රාජ්‍ය වෙස් ඉස්ලාම් වෙන් අයිහම මේ ඉන්දියා ලං ශ්‍රී ලංකා මේහුන් ඉස්ලාම් වෙන් ඈගොත හම ඒ ඉස්ලාම් කන් දිවෙහි රාජ්‍ය ගස් ඔති අයන් දිම තවීදු අලාසියා එන ශිරහුගේ තර වදගෙන් දාන එන තවීදු අලාසියා ඒ එන එයන් ඊතුමාද කුරාන ඉරන් අල්ලාහ් සුබ්හාන තාලා කුරන් ජේ ඊතිමා දැන් කින පාර තවීදුගේ ලිය ෆහුන්න ඉබාරයිත් තයි කි ශිරහුගේ ඉබාරයිත් පොදුනේ ගේන ඒ අලාහුර් මිහා ඒ නෙගිය ගස ලියා මිහා ලිය ෆහුරි කෝන් චෙක් කරන්නේ අකට කේස් කුරා හැව වේදා ගින ෆහරම් මි තවීද හදා මෙන් තවීද හදා මෙ දනියසේන ෆයසාය දැන් ෂයිතානිකම වෙච්ච වාගොත කි ෂයිතාන බේනුමනි ඉන්සාන ලව්වා ශරීහු කුරවන් අල්ලා ශරීහු කුරවීමා ඒ ෂයිතානයි කිවෙන් වෙ ෆවකන්තත් තන එන ෆිලු වලනි දැන් මිහු මේ කුරණි තවීදුග සවමුන හගීගතුග බය ෆණ්ඩිත වෙලින් තවීදුග හම ඒන බේනුන් එච්චෙල් ලියන්නේ හම ඒතිමීති ඒ වෙසෙච්චස් නෝ ඒතිමීති ලියෆ මි දනි හදාල 340 රුපියා තවීද එන් හසුෆියා මිහරවගු වස් පොඩු එම් මිහදාගේ මිදෙනි තවීදු ආයිගතුගේ ගනුව සොවේච්ච දෙම් වාගත කිය ඒකේ සබබුන් බයි ෆාර් දිමාවේ එන ඒ තවීදු එකමකටක එලියෆදින් කන්තත්ත ඒ කියන ෂයිතානි කම එකම ගවනම වරෆසින් සදාමි බාන ekibe ei shaytana benmani ena labwa sharihu kurwan e hedimi halabwa sharihu kurwan ena ede kanta shaytana ede kanta ta evimi har umuga sabu shaytana waraf pasen ena kibe nikume gendan ema shaytani kame vejja waraf pasen filaya gendan mikala khurafi mikala shirhu kanta ta ema hoye hudden no gota ka besta di de mihar mi eti masalen nei mihar mi akimi den baverivan evajhe eti fonuan baveri veveni mihar eti alona mi ahar hadani mitanga mitanga oisvalum varatege baveri umuge gotuwa tankole duruga mihar vasilettat tanawaswegen diyama tankole durgoi quiz program ekes baveri veve mita hure faves den hama gaingada ka kiyasi gotun hama ekecche e gotun mihar ifratakum mi inam musala fe mihiri musalah miri ena e jawab dinima eti libe gota embe je ifrata kun ina musalah fi eti hutta defaratun musalah gen kan qurani kam ga wanya mana misalaka alogan bes yang echet dini dife ekolon bes echet dini den kamyab mihaka muri ha echet embe je wani juwa ge terege eti dani juwa ge terege eti mana mi ga misalaka mi wa gota ki er rufia gellun den ei amu echet kam balani sababaki er rufia de rufia mihar mihun nu bala ichaka e jadi magumatin ferna sounas beenum bes kurave ne misa mi yakad de rufia magumatin ferumni fene jay ulan kurakas nu jehe ne e tika beenum kolle e ilmanu midal fawri age mihun ei echek kam kanu deke echi masate hoye hoya gam beenum mer er rufia de rufia age mi yakunu bala ne ma bodo echaka mihar magumatin ferna gina mihun bes naga ane echi de rufia fene kenu bes naga ane tanak gudu velam masakatan e tinu bes naga e fura mihar de rufia ga gun gajja wudu kurar awra niwan ko wudu kurun sahha hudda ekama ko bismikiyun ei mihar wudu kurun ferum kurun bismikiyan eba jihe ei warak ginail merum vidale wajibe ke ei bismikiyun wajiben ei alwan deke gotos wajiben ei bismikiyun wudu kurun ferum kurun bismikiyun ema bismi dulun nu kiyar hitun kiyar e halatuk hurajjiya wudu sahha ei bismasan theek hai baris dara aye mana mana sababaki manavegen wa sababaki ei yang ihtiram kendung ei enage dara gurwan edan dara dagen no aneta enage dara kak gurwan baris dara gurwan wa kenage dara gurwan weddu ema ekgotre yang ihtiram kendung ihtiram kendung ke haran kame ihtiram kurma ki gurwan ihtiram kurma ki adi gurwan ekan yenno allah ge ismu fulu liyefa wa komme chekan ihtiram kurma ki komme muslim ekge macha wa wajib kame ma gurwang ek gotakas bar tar lagen man barakata gu bala miyadu mihun alugon men sikundin nikam visnala gurwang allah baalu bikum masal gataga eti kiya fe ang amal kurmataga ekam miyadu mihun gurwanu ge maqsad miyani olwala mulim ves ekala khurafi kan tataka gurwang e benu kurani gurwa miwarga gurwang hadage misal ka miwarga gurwang tabide gotu ga hada doni ge asa kiha bodu nuba kam hai gatu e gurwanan ihtirame na e kandani den haigatu ge evar kudi kudi gurwan liye professor gen wan miharum mi hada gata ki india ge mibuna burelewin ge jamaat deo bandina burelewin hanafin ge bayen e varan nu bay bayen haigatu ge mi ba mi hum mi genna ni mamlaka saudi arabia ge sirru sirrum wikkan e chi gurwan evar kudi kudi hada ge mi wikkani wikkan ganna ni hajjad da eki gam taw ge mi hum mi ganna ni mi kahala be anum taw ga divehin ve seba hole e gurwan oda halonu kare mi hakun mi rasu mi hakun den e be hole mi ta inaka swahar ge hitana kanne den namen nubunan rani timanna beenume ege mihaku timanna e boti hawal ko fana farum enage doni gelu matta ka evar qur'an e timanna beenu warang hinga afi menno fenune e qur'an den alwanu puni ti mitanga mana kame ke ti wikka mihaku fenu sena bandu qur'an e mitanga mihar ei waga india mihun genesken wikki echi ta eke ei mitanga mihar fenejja bandu qur'an e mihaku den mi wago ta kiyas bale qur'an ki ha bodu hurumaitterkan ikandaen ed kan kendigen edani gurwan allah subhanahu wa taala engi maqsad kunun algonam beno kor ehim maqsad ta hegai gurwan barakan ha mege jassa kitam rabbus tinaka se gurwan wes faadan ina kan quran e goin echkan ina amal nu quran inda kitam me rabbus difa boluga jassa me ga jassa be urayalla wah be jekas yakum bes faadan quran gurwan allah baawa levvi eti kiyawa yang amalu kur mattaka insana yang amalu kur mattaka mi ge maana maana dena gannam ahima e maana a ei oi kamen non kuriza e vettu ne na to misal ka vettu enaga be ikhtiyar gasta kunun ta illali gastu gallale fe fa fa riwan den e fa fa ngena dulu ge chen no fusen allah nu danna ni kitam ran e unguli yas kurwan ga ge unguli yakase yakunu da ne des kam adi vettu ni ma ya e enno mi har ihtiram yan ti al gona menna olifa mi akuran je ihtiram olifa e ihtiram rasulullah sallallahu alaihi wasallam e kalifan ga sahabe kanun kurwan ihtiram kurevi gotan ihtiram kuran je yan ege ifurun goggo kitam waran hediya ka sekam sawabe besnu libene a goggo dini gotun hadafiya an azabe men menu libene hayi gato ba wa ka gusu a ei etantang istihar kurma takai mihun kura kantattang ei e emihun viafar kura viafariyang istihar kurma takai misale kareng ebote miweni echche dima jaden emihun ge ganna ni yeti ganna ni ganagen ekakam midima awane misale ganna er emihun nan onna ni etak kareg ge faida vefa kina fahara mi gaim mihun nak gellung ege beenum ge emihun mi gati asluga gina fahara beenum wegen nevesnu mi ganna ni ehma e gotavya fahara kurmana sababa ki kirti qur'an me rasulullah sallallahu alaihi wasallam e muamalatu ge be gawahi de kanda alwa de faratun qur'an kumme muamalat ge de faratun qurwe muamalat kam ge wanya e ben gawahi de kale fanu kanda alwa e gawahi de killa darara wala dirara gellume dinume vesnuwe gellume libigatume vesnuwe ege manaki de faratun qur e faratakas e gellume wa muamalat kam ge wanya e mana mana deferatun kore faratakan egen gellume waakan ebe enge e erun e manavi isa e muamala manavi ema eti gawaide gotuk balanvi komme muamala te fettuma kurames miti gawaide gotuk balanvi aharme mi muamala kurar deferatun kore faratak eba ento gellume e gellume ginikam wanya eti manawa ya আমি আর সাফহাদাম ফাটানি এমএ ফরতাম কুরি সাফ মেদুম ফাটান ফরঞ্জেন সাফহাদাম দেন দে ফরাতা গিনাওয়া মুন্দান দে ফরাতা গিনাওয়া মুগস এ সাফ ফুরুনিমা দেওয়ান সাফহাদাম জি এ রাসূলুল্লাহ হাদিস ফুল কোরআন আতিমুস সাফাল আউয়াল ফাল আউয়াল এমএ ফরতাম ফুরতাম সাফ ফুরাতে দেন ইয়া জেহুনু সাফ এ সাফ নু ফুরানি হে আনে সাফ ফুরা গনো আদি হুস্তানে বান্যা রাসূলুল্লাহ হাদিস ফুল হুস্তান কোলে বান্যা এ হুস্তান কোলে ওয়ানজি হে এমএ ফাহাত সাফ গায় এমএ ফাহাত সাফ গায় হাকিগতুগা মানাকামেন এ সাফু নুফুরানি সানে সাফু হেদু নামাদু উনিয়েগেন দান এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ সাফে গুলুয়া ফিমিহা সাফে ফুরহিমা কো ফিমিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনা গুলুবালে এনা গুলুবাদে মানে কি এগে বারে বার মানা কো ফেল মেরি ওয়াসালাহুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনা গুলু সাফে গুলুয়া ফিমিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনা গুলুবাদে মানে এ গুলুবাদে মুগো বার মানা কো ফেল রাহমাতা এনা গুলুবাদে মানে এনাকে গায়ত্রীমাগে মেহক এনা দুশমন বেফাহুরি মিহ কম গওয়ানম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমিহুগে দেমিদুগো উলফাত লোবিয়ের কান্দা ওয়ানে গুলুবা দেবানে মি বাহরমানতং এবার মেহুরি হামানে সহহাওয়া হাকে কিমি কামা এমা সাফে ফুরিহাম কুরুং এবারম মাইক কামে এনা ওয়ারং আজুরু রিবেগেন ওয়ে নফুরো ইসাফ গোস ফুরায়ালো এহেম বিমা এ সাফ গোতগেস মানা কামেন এ নামাদুন উনিবেগেন দানে বাতিলেন নওয়ানে দেমিহুন সাফেগ গা নামাদান হুটে এ মিহুগে নামাদে বাতিলেন নওয়ানে ekam ko ekaheri ko safed du kolla fe ekaheri ko namaz farafi enake namaz nu ena ekko mihaku nu waniye e hadisum sabit a admi masre ko ni muniwa mihar ekani huri mihaku safu mihati furefa esa furefa oti ma ena jena ne safu ekani ta jasta kombes mihaku ena ekko wanjene nu namaz sohha nu an dem misare ko rukwa damar mihaku nasiya aslaki kuriyan hori safum mihaku damaalo konduga kottali mena annan jihen fahata konduga mihen kottali ekam mitantanga wagota ki akama kan beeru gamu tahuga alwono me pakistanu namadu kuri ro sam mihen konduga kottali mena ngene ebuni annar ekam fahata ekani wima ena annan jihen ena annane rohumuga hama egota madina agasin deken mihen kottali mena annane fahata hama egota demi hun namadu kurani misalaka ei imam miha mamu muhuri ekaku horejjana fahata kunuwana horegenne imam mihage kanaay faraatu gena hunnan jiyen imam mihage kanaay faraatu gohor namaz kuran jiyen den ehem miyaku ai jamaatuga baari mattaka asa ena jiyen ena kondu kottalan kottal meena annan pahatan ei demi hum miwa ekaku vejje ena jiyen hunna mihir namaz ge irshaat tan hore goy alwanu gen teren e geeni kom mi gote bias mi chira dirasa kurima ema wasiyek kuran alwanu hore ha kudan bas onna namaz fote liyi fa mihar waraf furi ha mai liyi fa onna namaz fote e fotak kyan kitabu salat e mihar mi rahu ge swar gena kudin gen gule kanne ge be foi efotuga namaki kitabu salat eton nan internet ugas ei mi dininews.com ga dem rajislam.com ga sinna ne foi ema efen hori ha kudin bes computer hori kudin na computer um bes ki dan ete download ko ge e foi kiyaru waram muhim namadu ga hori ha masren irad kurav via mi haka ingen foi kiyala fi hori ha masale hus ekani maulumata ekko maulumaten nun dalila ekku enan hori ha masate ngul fi dan dalila ekku namaduga huriha masaratake em hamekani fardu namaden huriha sunnan namaden bes huriha sunna luha namadu keta namadu mihen gos idu namad huriha namantai hukuru namadu fardu namataka huriha sunnan sunnatun sabitumana huriha sunnan namataka sifatuga wana liyi fe foi kiyalun ei war rangalukam ei namada ki ei emme muhimmu alukan ei islam muafahuga giyamed dohuga emme furutama hisab bellewe amalwei namadu rangalun wejjia namadun fasnu wejjia amma sida ina naraka salamaten nuwa namadun feli wejjia rasulullah sallallahu alaihi wasallam inna awwal ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati as-salat faman salahat saluha sa'iru amali kullihi waman fasadat fasada sa'iru amali kullihi yame do emme horta mala ge hisab bellewe amale ki namade e namadu rangal vejje ena ge huriha amale huna rangal ase ena swaru ge den evve samare ka allah nu balla wan kam bay riwayat ge bahar namadum fas vejjia den allah hen amale kan balla wahi qur'an ena swarga wadda ase namadum fe vejjia den hen evve samare kan balla rangal to hon ba naraka ya huriha amale fasidu vi ya namadu fasidu vejjia ema namaz ho hakurawene namadu ge huriha kam engi gen dalila eku engi gen ema huriha be fulna wasi e kurin e fakki vidalawuma aa detambu deetereega namaadu kun rasulullah sallallahu alaihi wasallam ani mana kurabba detambu deetereega namaadu kun ehma detambu deetereega namaadu koggen nuwana miskituga jaagen ovvae oinha inda miskituga miyati us jaaga jaaga ovvae me befulum misafu hadani hama detambu deetere safu medu kende ekan eba inge safu medu kende ja safu ge barakaan e diye ye hisa medu kende ni tambahure ehem vegen safu tambu tau tambu ge medu ge hedun rasulullah sallallahu alaihi wasallam ani mana kurabba ehma jaagay ningha netejjadi tamu detere ga hadam vimasse enne ei majburi halatuga miski misara ka fure haluga hedena hukuru doh misara ka hukuru doh miski ga fure hem viya de tamu detere ga hukuru doh hedena saf enun jaag ovva miski tuga jaag ovva de tamu detere ga safa daage nuwa kiga engemi ke safu safa kanwe safu nu me aslu haji gatu ga safa ka engemi hun ama fahatu ga safu hedi mani mun denge safu mu sengemi ko fahata je ehenge ba hada bae ga unda sa masu no wi ga tamu tahu ge me tu ga bae mi hun safa demi hun tim mi hun e gina mi hun na engge safu tamu de tere ga ne dan denge mi hun e mi hun bas dam haram ba de fa sa ham khare bae mi hun ade mi yakuna ama demi hun mi ti tim pa de sa she mi ti mi yakuna na ama denge mi hun haram mo khare fa ne ka ade fa eden nudanna mi hasu ge mi arani e gota bahagi ki mana kanne ge mi hu na haram namade mi haru misale ke gota fahata jehe jehe mu ko namade baati denwa ඒ ඉජ්තිහාද ඉල්මරංගේ ඉජ්තිහාද ඒ ඒ මස්සලෙන් නොයි කියේ ඒ නිසාකේ ආලතුනියා කුරිය මිතන දුරු වෙලුම දැන් අනෙක්ක ඒ ජමාතුක නමාද කුරාර ඒක හෙරිකොන නමාද කුරානේ තම දෙතරේ জামাত নামাজ করার মানে মিয়ার কুরিম বেস দেন অনুপাতে ইমাম মিয়াকে সুতরা ইমামকে সুতরা হেমা কি তামে দূরে গেহরে সমস্যা নেই সুতরা এনে তাস মাসালে নেই দেন দে দে সাফু দে তরেগা এ অন্যান দি জাগা দেন এই সাজিদা করে রে হামিম বার সাজিদা করে রে হামিম বার দে সাফু দে তরেগা আ দেন এ দেন মানে এহা দেন দূরে গেন নোয়ান এরম তা মি হনা গিনাম বাদে গেন স্টার কো কি হালত মিসাল দেতাম্বু হুরি দেফার ওকে যেহি কাম গঞ্জা এনুয়ানে দেতাম্বু দেতাম্বু দেতেরা কাম এর মানে দেফার দেতেরা একম মিসাল দেতাম্বু দেতেরা মিতাঙ্গ নুয়ান মিতেন দেতাম্বু দেতেরা কাম মিতা হে দেশা দে সব কি মিতাঙ্গ মিনি গোলি এ গোলি বাদ দেন রেহেন সাফাক কমে গতে বিয়াস মি দেতেরে নু বেদে মেনে দেতাম্বু দেতেরা কাম মিতাম বালানি সাফু কামা মিতানু মিতানু গ ফাহাতু গ মিতা হাদা গেন নুয়ান সাফে মিতানু ঘাত আগে নোয়া সা নুনে এদিন কুরি মিসাল ইমাম মিহা দিমাং আরাহে মিয়তি হাদিস গ লিয়ালিনি মিনকুম উলুল আহলাম কুরি দোস হাদিস বায়ান কুরি ইমাম মিহা দিমাগ তিবেন জিহানি দান্দর দান্না মিহুম দান্দর দান্না মিহুন না মিসাল কে মিহুম আদি নান নাস তিবেন জিয়া মিহুন না তান্দিন মগত মাসসে নে মা মিহুম একম কো এনা কি ওস মিসাল কে এ এফএম বর কো মিহে কম কো বঞ্জা এনা নুজিহ কো মে মিয়া কা তান জাগা দে কুরিং এ নাং আদে জা আল্লাহ কুরিং এ নাং এ জাগা দে বি এ কুরি সাফা কি বর মা সাফে কাং হুরি আবে ফুনা সে গেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরবানি কুরি সাফু গে মা ইকতান তিয়া বা মি হুন নাং এঙ্গে নামা কুরি সাফা গুরুবতুলা গে নুং গোতা কাং এরে নেক্কাম গাওয়ানো গুরুবতুলা গে বেসেরি তাহাকে কি হ্যাঁ গিনামি হুম ইয়ং আই কুরি সাফা গারা দেমতি গুরুবতুলা গে এ গুরুবতু ইসলাম ফেরিয়ে তিয়া বা মি কুরি সাফা এর মাটাকা এহা মাই কামে কুরি সাফ গাই কুরি সাফং রাসূলুল্লাহ তিন ফাহর রাহমাতুল্লাহি ওয়া মাগাদি ফাহু সামে দোয়া করাল্লাহ দেন দেওয়ান সাফা দোয়া করাল তিন ফাহর দোয়া করাল্লাহ জেহি জেহি গেন তিন ফাহর দোয়া করাল্লাহ এমা কুরি সাফা কি ওর মাই সাফে কুরি হামি হমস বেন মান কুরি সাফ গা মাই কাং ওদা কুরি সাফং আরা দে কুড়া কুদিন আর ওয়া গেন মান কুরি সাফা বা এ কুড়া কুদিন দূর কুরা রে বই মিসকি তো মে আর মি আনে হেউন বাবা কিনু আর কুদিন মিসকি তাং আসু গেনস কেন বেসনু আর রাসূলুল্লাহ মানা করা বাবা প্রতি মিসকি তাং এবার কুদিন গেনাউ হেউন বাবা বাকি বাবার কুদিন মিসকি তাক গেনন জি হে দে মিসা কা সওয়ালে মু ফেদান এ কুদিন তারবিয়াত কর মাটকা নামাজ গে গে বেস দাস কো দেন নামাজ কর এ কুদিন না মিস তাং গে নামাজ খারাপ কর মাটকা মি মিসকি তাক গেনস কেন নুয়ান কি তাম মি হং গে নামাজ এবা দে হালাক ওয়ে কুদিন গে সবাব আশা করা মি জান নামাজ নু নে কুদিন কুরানি হে ফাহাতু গে দিবেন ইমাম মিয়া ভ্রমস কুরিং হুরি হুসা করা হুরি হাতানে গেস বাকি মি দিহ রাজ্য কাঞ্জেন নো হুরি হা গাও মেকে কুডা কুদিং এ গসি আমি জাহান সা করা মাদু কুজ্জে হুন না দাঙালো এমা বুদ্ধি হামা জে হুনি ইমা কুদিন বুদ্ধি হামা জে হুনি ইমা মিসকিতা গেন নাঞ্জি এই হেওনু বা বাকি আর ইমা মিসকিতা গেন নাঞ্জি হে নি এবার কুডা কুদিং গতি না বিষয় মাদে পড়ে মিসকিতুং দুরকুরা হে সিবিয়া সিবিয়া নাকি কুডা কুদিং মিসকিতুং দুরকুরা হে কুদিং মিসকিতা কেয়ার কো গেন নোয়ানে বলি এবার কুডা কুদিং এই এটা বাইক নামাজ হালাক হয়ে গেছে দিম কাটি বা এমনি হুম আমি এ কুড়ি দেবানা সাহু গেছে এনা গাত হয়েছে বা হাট্টা নিয়ে সারা কে এনাকে এং আহার দে হারকে দাঁড়িয়ে আমি সারা কিরিয়া হিঙ্গে এবার দেন এ না এক খুব বড় মিয়া কুমিয়া সাফু হাতেন যে এ কুজ্জা দে তেরা এ কুজ্জা উগান্না নি ব্যবসা করা এ না বাই ফার নুদান না মিয়া গুর করে মাছে সে বা আরা এম বেস বে বা দেখে ফাহম এ মানজার দেখি ফাহম কি নুদান না মিয়া গুর করে মাছে এ না ইচ্ছে কুরি মাতি সারা বাবা হতে আয়েন মিসারা এ আনাগা এতি কুলে এতি হালা কইলা ভাই ফারহেম বসাদা এম এ বরসা করা কামে হই গতে বুদ্ধি সিকুনে বিশনালি মে সঙ্গে নে একম আন ফুরতম ফামিহার একমা বেহেগতুং আসিং হাদিস এহা সহায়ন মি সাফুতা হুগে কানাই ফাড়ি এমে মাই বেগে মানে এমান গত কি এ গতম মাই কেন দিবেন যা হুরি হা সাফে গে ফুরে হেনি কানাই ফাড়ি দে ফাড়িয়ং হাম হাদামন দান জেন সাফ দে ফাড়িয়া দেন কমিয়া গাস ইং হাদিস এবা সহহা কামা ইলমে রে খুব বিদাল ওয়েফা একম একমা বেহে গতুং আ সুরি গিনা হাদিস তা হাম লয়িফ মি সাফুগে কানাই ফাড়ি মি এমে মাই বেগে মবা কামা এগে মি মাশরু হাদিসস লয়িফ demi har kitab salat ko na ne wahaka bayan ko ewa egen sahha hadis na ne gene sa komme eban sahha hadis en ega den komme chege heokan tatto kanai fal iskurun ei am hadise en no riyati huriya kam kanai fal iskur mis kitab wanar kanat fa iskurun kam farar kanatun ke he dun lar kanat fal iskurun huriya riyati kam ekka kanat fal bolu fuga funa lar kanai fal iskurun huriya kam ekka kanai fal iskurun a izar behtma mehan rasulullah hadis bolkan izratul muslim ila nisfis saqain muslim miha ge izar bahtan jani karimati ge medashe tem wala haraj wala junaha fima bainahu wa bainal ka'bain den miyake eneka faafe nete tambi karim macchan horejjiya ka adi hisaban no behttyas karimati ge medan no behttyas tambi karim macchaj jihene bahtta den Allah subhanahu wa ta'ala qiyamah dahoga rahmatuge bellema kunu ballawane tambi karin tiriya izar duwala fi minha den anen hadis ga bukhari ga hadis ga subhanahu hadis hadis bukhari ma asfala min al izar ma asfala min al ka'bain min al izar fa fil nar tambi karin tiriyan izarum da ba wani narkaage qiyamah tono narkaage e ba huri narkaage na ehme e barabbadu masale wajibin e usuli masale ngai tambi karin macchan izar me kun haasse kon namaz bay riwayat nge bahari namaz sohanwa kama namaz sohanwa kama nge bahari bay riwayat ta kama dhaif riwayat muga sababun harum nge nage namaz sohha kama mi bunani ehnu ne hegatu gena namaz sohha enno hadis eha dhaif enno munkar daraja ka nu de hadis e hamai kani dhaifi hadis e hadis ge miannani Allah subhanahu wa taala ista mi izar mundun wata fatlunu tabikarin tiriya tirikofawa mihage namade qabule mukrabbay ema bayangel berenge bahar vidale fata mihage fahatuga namade sohhanu wala vidale ema warab biruhuri masale masale ki warab biruhuri masale masale ki ema muriha firhinum wa rakkatir wan jehe masale nge tabikarin matige izar behettu firhinum ge tabikari fennan jehe naji hebes shakku ei bay imam musulmane khatawi ama varan hadi mududar kame shaytana zinatire wazayyana lahum shaytanu a'malam shaytana yunga amalta zinatire koddevima emi hunang efer bale anghenun allah subhanahu wa taala ge rasul allah matin kiyete qur'anu ge yoti anghenun ni qur'an ga anghenun ge hedun tang erani macca sirihinun yoti macca nangang nagang allah amur qur'anima dara koba ege mana eki shaytana wa ke shaytana ena ge amalta riti koreme evves miyaka riti wanta faada ha jinsu jahan ege milataka hadi najis taka gulun riti kametta ekam ko shaytana riti kod devvim riti kod dinima enange riti wani ekanta hagigatu ke enage enage fituran ekama inkar quran allah subhanahu wa taala fituran hedde insana age fituran ekama inkar quran ekam ko shaytana enange amal zi vetter kod dem enange riti vefa fituran inkar kore mi hadi kam ekka fitore wahage inkar kore be to ahiru kam ekka ehme wahage ki fitrata enaya khilaf wani shaytana enang amru kurima anghinun nang yoti nivamanga anghinun oriya me firihinunna e hisaba nagange me firihinun edani tiriya mi hawattave swahage ki allaha jessun kurang emme masai kurai allahu yastazihu bihim wa yamudduhum fi tughyanihi ya'mahun emihun berun allaha istihza kurang madame ko jessun kurang allahu was emihun ne ko tan emihun jessun kurai allahu ge jessun ko ba nu azab ko tere madmadum dawamun dawamun gengos hujjagga me ko fa naraka ge tere ngellalu yakkani tadarruju waran nurakka kamen ei mihakan allah subhanahu tadarruj e man ki madmadun hippemun e gota mihak allah subhanahu taala madmadun hippemun irada kurum wa hinde ena duniyege ena ede horiha niyamaten inad dewa duniyege ilmeren vidalwani horiha niyamate duniyege em aram golen he ena birganna allah hagigatuge ena allah subhanahu taala niyamaten e devvi allah ena ge macha hujja gaam kurabba den ena allah subhanahu taala giyam do hippar ena kan ninan evs hujjate dekke eka evs bahana ay dekke eka a fa husu wa den yet kon tanek gay ege ban hadis ke rasulullah sma hadis ro korwani namaz hama nime ira te duwe namaz nu kura ashe huritan ehnya sambadal kolla ashe ehnu ne miha ka wahaka dakka ashe kyar ke no assalamu alaikum kinan hal ehmu ne yafas te demas sene kuryas oh e mas sene koy farate mihar sunnate kura iro e huritanga namaz kuranya ena jihana miha ka wahaka dakka ala den ilmen vidana ne kiya tasbihata kiya nimegen namaz kurs mas sene te huritanga erun ena namazum bere etakka me kure uniye ena mas sene te den huritanga namaz kuranya miha ka wahaka ehnu ni tamba dal kol ehn tanaka jehran jehen mera hanafi mazhabu ga mihum kura ga mulin hadisa khila mihum waragina amal ta kuran hadis hadisa khilafa e hanafi mazhabu ga emme batilu ginai emme batil tak ginai hanafi ma emiyun hamman namaz ni mera emme teduwa teduwa emme farhan sunna am namaz ni mera hurita e mana kame e umarga fanu ga zamanu ga do umarga fanu kari ge mihaku ta umarga fanu ke ma atum masra tan nimma ma be kale ehnu emme nasin ge kali fanu ge un harukari be kale umarga fanu namadu nimunu bara mi aku tedu namadu ha tedu wala tir tir kolla ek wagu sun tir kolla ba ake hadis ke mana kurab ba fatima ar a ei am illenge bes dalilenne dalilenne dalilenne dalilen otiya eta ba wanjien mihage ra yobune fojja ena gera ayone mihage ra yobure rangal wes danu baese da miha raya kiye hama rayu enven imam ahmad idalwani imam shafi ay imam malika auzaya mi emme mi emme be kalunge raya ki hama raye em bainge chidu kolle na beche se ta bawe ve ei evves miha kunu ve mi hegge bas raddu nukureve adi gabul nukureve miha kunu ve bai evves gabul kunan bai evves raddu kureve ne mal imam malik illa sahib hadal qabr mi gabru gamiwa faraifia rasulullah sallallahu alaihi wasallam masjid nawawi ga inna fi ma malik idalwani mi gaburu ga miwa faraifia wa huriha imman nakiwa sei e baigge baibbas gabul kurai baibbas raddu kurawena mi yake ekam mi gaburu ga miwa farata ke we kale ge huriha bahe gabul kurawena farata e bas bahe raddenna kurawena sababaki e kale fa na idalwa huriha bas fula ki ai allah an gawa bas fulta ah em mi wa ke rayu e bas dalilen nei ya wa ki farata ge sunna kuran je nei nei e bas dalil adem mi aisa munni دعائك الله سبحانه وتعالى هريها منك هي وبساها وبس قبول قرابة كم قالبه سبحانك الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين يا قريم كنوا دعائك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ندعائك من مجلس كفارة دعاء مجلس كفارة دعاء أما مجلسين nimmumuga kurin nimmamu midwa huriha be fulmas kyan jihen erum e majulil ga enak kuse fa ku fa fa kurai fa wana allah fus salade fa e ami rasulullah sallallahu alaihi wasallam ga fa irshade mi majuli he nimma iru midwa kiya fa te dua fa huriha mi midwa fa ta ga unana majuli hu ga kaffara dua kiya fa inana dua e dua ki subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik dua fa ta huriha be fulmas das kolle biaran aru سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك